بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد إخوة الإيمان دنو يدر نماذج الأحكام سبع ينقل شيلام يراك الدرس ما بينقل يراك سبع كتاب يجيك أديهم فراغر والله ولي أنا من تحضر إلام إذا نماذج ما جي سنة تيجي كيم هلي دنو يدر نماذج ما تقولام يراك تون إذا الفطر ما جي كسو خير تمر وغيرة خضر وغيرة خير زون مدرسيس زبا قربان اجازه مجھے کسو نہ خیر دون ادھر نو سوری باد یار باد خان رسول صلی اللہ علیہ وسلم بینگ جی یعنی رسول صلی اللہ علیہ وسلم عادت بینگ دے صاحب کرم کلے کان نبی صلی اللہ علیہ وسلم لا یخرج یوم الفطر حتی یفطر ولا یطعم یوم النحر حتی یصلی تلے عید الفطر مزا خیر نہیں تو عید الاضحی مجھے نہ ہے تو نماز دے تو نہ ورے تو جندو نہ ہے تو صحیح حدیث امام احمد بن حنبل روایت کی جی یار بعد اسنا فل عید جلدی گرین یار زون امام لے ڈاک یار بویون یار بعد اسنا کذلک فی العیدین سندر خور میدان بعد عطر لاگن خوشبو لاگن گا غسل دیارے یان سنا رسول صلی اللہ علیہ وسلم بشی نظافت اللہ اہتمام گتو اور سندر مظہر بشی فصن گتو کان للنبی صلی اللہ علیہ وسلم جبہ یلبسها فی العیدین و یوم الجمعہ رواہ ابن خزیمہ فی صحیحہ ان الله نبي تو خاص غري جبا اذا نو صد يوم ما ظهر ولا اكل ولا عند عبد الله بن عمر رضي الله عنهما يلبس في العيدين احسن ثيابه صحيح حديث تي اذا نو الله ولي على شرط فنين هل جمع نو الله دين شرط يراغتو ينغراغي جمع نو الله شرط كل ان اذا نو الله شرط اذا نو صرا ده الله ولي عليه ترى مانش كمالي دي زمان اذا تهون اذا نو صرا نهرب مان ندي دي بيش الحمد لله ذي الخانه وغيره ما ازدي مانش نتاغي এ জাগা মাজি ইজন কোনো ফরন জরুরত ন হামাহা মুক্তিম আহরিব ফারার ভিতরে ফারা মাজি থেকে কি মানুষ আহরিব এনদিল্লা দিন জুমান নোয়াজের শর্ত আছে জুমান নোয়াজ করতে বা দুরাহাত জুমান নোয়াজ সরি আফওয়ান ইজন ইজন নোয়াজ করতে বা দুরাহাত ইজন নোয়াজ দুরাহাত এই দুরাহাত সরি বাদে খুতবা দোয়া দিব দিয়ে দোয়া খুতবা হরিব দিয়ে তো সেই হাইসে মাজে আছে আব্বাস রাদি আল্লাহ আনহুমা হদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াউমুল ফিত্র রাকাতাইন লাম ইউসাল্লি ক্বাবলাহা قبلهما ولا بعدهما وقال عمر صلاة الفطر والأضحى ركعتان تمام غير قصر على لسان نبيكم وقد خاب من افترى عموما بعد ما جي صلاة العيدين لما جي كسو افترى جي مساحته هي عمر بن الخطاب رضي الله عنه يهدي صلاة الوتر عفوا صلاة العيدين صلاة الفطر والأضحى يعني يد الفطر يد الأضحى درهد درهد إلا عبد الله بن عباس رضي الله عنه يجي عبد الله بن عمر رضي الله عنه يهدي كان رسول الله صلى الله عليه وسلم وابو بكر وعمر وعثمان يصلون العيدين قبل الخطبه متفق عليه اذا نو سجده خطه خطبه راغتو هنا هنا رسول الله ابو بكر صديق عمر عثمان ان بكون هلا بجي تلي رسول السنه خلفاء الراشدين بكون سنه في خنيك ديالو دا خط دولي يعني دي افتراء يعني سوي نو البخاري مجي مسلم مجي اسدي روايه انا من تو نقول لا يا بعد يا اخواني صلاه العيد ইনম মাজে আগতো সিদ্ধ নহলিয়া এখন আর নমাজ নাই সলাতুল ঈদের মাজে সানিয়া সলাতুল ঈদের মাজে আজান ইকামা ইন নাই ইদান নমাজ মাজে আজান আদি ইকামা তো নাই মুসলিম শরীফ মাজে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইবেন গর্দে সাল্লাইতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল-ঈদ গায়রা মারাতিন ওয়া লা মারাতিন ফাবদা বিস-সালাতি ক্বাবলা আল-খুতবা বিগায়র আযান ওয়া লা ইকামা তিলে জাবির ইবনে আব্দুল্লাহ হাদাই আল্লাহ নবীর মতে বহুত ইদান নসজি ডাইরেক্ট মুসলমান জের আল নবী নোয়াসরি বলে ইয়ার বাদ খুতবা দিয়ে আদালত দিয়ে কামত এর সারা ইয়ার বাদে ইখওয়ানি তকবিরাত ঈদ ইদম মাজে এ দুনু ইদম মাজে দিয়ে তকবিরাত খুদুন জায়দ আছে আল্লাহ আকবর হই নিয়ত বানি দিবে দোয়া আল ইস্তিফতাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদি ওয়া তাআলা জিদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক ইবা দিবে দোয়া আল ইস্তিফতাহ ইবা ফরি বাদে কি ফরিবো আল্লাহ আকবর আল্লাহ আকবর ফুলার গাতে মাঝে হাত বাড়বো یعنی اللہ حکر دیو تکبیرت الاحرام آتی یار بادے صبر لیا ورد حد بار لیا دوسرا رکعت مجھے دیبا گیا سے تکبیرت النقل آسے مثلا انتقال اللہ حکر خوی اڑیا رہے عرفات بار تکبیر تکبیر ہوگو عرفات بار تکبیر ہوگو سلی پہ گمی لیا رہے بار بار تی حیث مجھے دی آسدی عن النبی صلی اللہ علیہ وسلم کبرا فی عید سنتي عشرة تكبيرة بارو تكبير رسول صلى الله عليه وسلم وهو سبعا في الأولى وخمسا في الآخرة حتى فولا ركعت مجي سوا دوسرا ركعت مجي اندي لغو ديري قلتو تي ইয়ার বাদে ওলামায়ে কেরামত করলে বাদ ওলামায়ে কেরামত করলে ইয়ার কম হইয়ে আর কি ইয়ার বেশি হইয়ে কোনো অসুবিধা নাই। কুল ওলামায়ে কেরামত করলে হদ্দ ইমাম আহমদ হদ্দ কুল্লুহু জায়েজ, কুল্লুহু জায়েজ। ইয়ার বাদে আখওয়ানি যদি তকবীরাত দিবা আজ জওয়াইদ আছে ইন যদি ফোত হয়ে দিলে ইন লড়ন বাদ হইলে কোনো অসুবিধা নেই। হাত তাই ইমামত হওয়ার গিয়ে দিল ইন হনা মতে আদা কারণ ওর আজ শুন না আর কোনো মানুষে ইমামর লপাই দিয়ে দেয় খতন মাঝে তকবির ফুরাই গিয়ে গই খেলা তোমায় শুরু করছি এবার তখন তকবির খাওয়ানো হরু আর হিনলে রুকুমা লপাই দিলে তকবির না কদা করে দিয়া না হরু আল্লাহ আলম। তো ইয়ার বাদে ইদান নোয়াজ মাঝে খেরাত কী করিব জুমান নোয়াজ মা করে সব্বে হিসমা রব্বি কাল আলা করে সুরতুল গাশিয়া সুরতুল আলাইম করে ইদান নোয়াজ মাঝে ইন সুন্না আল্লাহ আলম। ইয়ার বাদে আখওয়ানি ইমামে যাতে মা সালাম ফিরে ফেলাইব ইদান নোয়াজ সালাম ফিরে ফেলাই বাদে ইদান নোয়াজ মাঝে সালাম ফিরে ফেলাই আর বাদে খুতবা করিব খুতবা পইলে খুতবা করি আর একখানা করিব দুসরা খুতবা আরবার শুরু করিব যেন জুমার খুতবা জুমার গত দেওয়ার বাদে নোয়াজের আগত্য করে জুমার মাঝে খুতবা নোয়াজের আগত্য লেখি ইদের মাঝে খুতবা বাদ আসসালা আল্লাহ আলম। এর বাদে আখওয়ানি ওয়াহবাব আল কেরাম ইদের মাঝে কি আছে তাকবীর يعني يسن في العيدين التكبير المطلق وهو الذي لا يتقيد بوقت عيد الفطر ما جيت تكبير الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر الا الحمد اي تكبيرين ليا ان هذه صيغه مختلفه سي ان دونو يدم جي سنه دونو يدم جي سنه لكن عيد الاضحى ما جي ابا كياسه تكبير مطلق اسي ابا مقيد اسي لكن دونو يدم جي تكبير مقيد دونو يدم جي اسي তকবির মতলক দিবা আছে মতলক দিবা আছে বা দুনিয় দমাজে আছে মুখাই দিবা আছে বা ইয়ৌম আরাফার ফজরের তুলতে শুরু হইব ই কোরআয়া মুত্তশরী ফুরাই লিবা আয়া মুত্তশরী কর আখারি দিন ফুরে যাবে বই তো তেলে দূরলে আই অনারারে বুঝে ভেজ বলি আশা করিস জিন আছে আহকাম ইদেন কিছু আছে মুক্তসরি সে অনারার বেঙ্গুজি অনারা সুন্দর করে শুনিবা আশা আছে কেলা ইন আছে লম্বা লম্বা সিদ্ধ মাঝে অনারত্ব আস্তে আস্তে আস্তে ফোনা করিব ইন মশলা জানান দরকার ইন বছরের মাঝে একবার বহুত মানুষ ইনরে জানতে নসা ইন বহুত মানুষ নজানে আল্লাহ তবরক ওয়া তাআলা আর অনারা বিঘ্নরে জানি বললা শিখি বললা ফরাহরি করি বললা তৌফিক দেব খনবাই তুই দেব বুঝা বুঝি দিলে আর খাস নম্বর মাঝে মোরাজা করলে আল্লাহ রেদা চালু করলে ইনশাল্লাহ ইন ব্যায়াম করে দিম আর নম্বর হয়ে যে 0 5 4 7 0 5 7 7 4 4 7 এবার মাঝে ওনারা তালুক হইলে ইনশাল্লাহ ফাইবা বেয়ে দিন ইল্লা মশলা মশলি যদি হনি কত হুজাব দিয়ে দিলে ইয়ার মাঝে ইনশাল্লাহ তালুক হইলে ফাইবা আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।